দশমাষ্টাষ্টমী ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন, কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না, কোলে শুয়ে হারানো শিশু মুখে খুঁজে ফিরি সেই অনেক মিনের জালে ভালো বেঁধেছিল, তাদের অভয়ারণ্যে বৈধ সবাই তারা আমার কি তুই বলতে পারি কোথায় আছে কেমন আছে মা, ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক দেখি আর কাঁদতে পারি না, কেদে